إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত 13-10-2013 এদেশের প্রধানমন্ত্রী নিজ দলের পাবনা জেলার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বললেন, দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী এবং বিদায় হজের ভাষণ অনুযায়ী। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, এদেশের মুসলিম জাতি জানত না মদিনা সনদ কি জিনিস। আজকে হয়তো প্রধানমন্ত্রীর কল্যাণে এদেশের মানুষ জানতে পারবে। এটা পরিষ্কার, ইসলামের কোন পরিবর্তন করা, ইতিহাসকে বিকৃত করা, এটা যুগে যুগে চক্রান্ত হয়েছে। বিশেষ করে একদল শাসক নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যুগে যুগে ধর্মকে ব্যবহার করেছে এবং তাদের পক্ষে সহযোগিতা করেছে তাদেরই একদল পাঁচটা গোলাম ওলামা ইসু। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটি প্রসিদ্ধ কবিতা রয়েছে, ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দীনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। এক শ্রেণীর লোক হচ্ছে একদল শাসকেরা, নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা ধর্মকে পরিবর্তন করেছে, অবব্যাখ্যা করেছে। আর একদল হচ্ছে তাদেরই সহযোগী এবং যারা ইসলামের বিধানগুলোকে জেনে শুনে পরিবর্তন করে দিয়েছে শাসকদের খুশি করার জন্য, ওলামা ইসু। আমার ভাইয়েরা, এটা পরিষ্কার বিষয়, ইসলাম সব সময় চিন্তা করে মানুষের মধ্যে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে। এমনকি যেই জিহাদের নাম শুনলে বর্তমান যুগের কাফের মুশরিকদের মাথা খারাপ হয়ে যায়, ওদের ঘুম হারাম হয়ে যায়। এই জিহাদকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য, অশান্তিকে দূর করার জন্য। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুক থেকে ফিতনা ফাসাদ সম্পূর্ণরূপে নির্মূল না হয়ে যায় এবং সর্বত্র একমাত্র শান্তির দিন ইসলাম প্রতিষ্ঠিত না হয়। তাহলে বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ করা ফরজ করেছেন ফিতনাকে নির্মূল করার জন্য। আমার ভাইয়েরা, একজন অপারেশনের রোগী, তাকে মলম দিলে, অ্যান্টিবায়োটিক দিলে কাজ হবে না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন ক্যান্সার হয়ে গেছে, অপারেশন করতে হবে। রোগীকে পরামর্শ দেওয়া হলো বাড়ি যাও, 2 লক্ষ টাকার প্রয়োজন নিয়ে আসো। লোকটা বাড়ি গিয়ে গরু বিক্রি করলো, জমি বিক্রি করলো, প্রয়োজনে বাড়ি ঘর বিক্রি করলো, 2 লাখ টাকা এনে ডাক্তারের হাতে তুলে দিল। ডাক্তার তাকে অপারেশন রুমে নিয়ে গেল, এরপরে তার কোন একটা অঙ্গ কেটে তার দেহ থেকে বিচ্ছিন্ন করল। আজ পর্যন্ত কোন বিবেকবান মানুষ আপত্তি করে নাই, ডাক্তার কেন তার রুমে নিয়ে একটা লোকের অঙ্গ হানি করছে, একটা দেহকে বিচ্ছিন্ন করে ফেলছে? কারণ সকলেই জানে ডাক্তার এই অপারেশন করছে শরীরের বাকি অঙ্গকে ঠিক রাখার জন্য, ভালো রাখার জন্য। এই ক্যান্সার যুক্ত অংশ যদি দেহের সঙ্গে থাকে তাহলে শুধু ওই অংশই না, আস্তে আস্তে বাকি অংশগুলোকে পচিয়ে ছাড়বে, নষ্ট করে ছাড়বে। সেজন্য বাকি অংশ টিকাতে হলে, বাকি অংশকে বাঁচাতে হলে একমাত্র পথ হচ্ছে পচা অংশ কেটে ফেলে দেওয়া। ঠিক তেমনি ভাবে ডাক্তার যেরকম একটা লোকের দেহ নিয়ে চিন্তা করে, ডাক্তারের অপারেশন রুম যেমন ছোট্ট একটা রুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জানিয়ে দিয়েছেন এই গোটা পৃথিবীর মানব জাতি একটা দেহ সমতুল্য, বিশেষ করে মুমিনরা একটা দেহ সমতুল্য। এখানে যদি কোনো ক্যান্সার দেখা যায়, এই পৃথিবীর অপারেশন রুমে যদি কোনো ক্যান্সার ধরা পড়ে, তাহলে তোমরা তাকে অপারেশন করে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে পৃথিবী শান্তিযুক্ত হবে। বোঝা গেল এই পৃথিবীর বুকে বর্তমানে যতগুলো সন্ত্রাসী রয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাস, ধর্মীয় সন্ত্রাস, ইহুদি সন্ত্রাস, খ্রিস্টান সন্ত্রাস, হোক সে বুশ, হোক সে বুশের বাচ্চা বুশ, অথবা ওবামা, অথবা কোন মুসলিম নামধারী ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম যত ক্যান্সার রয়েছে সেই ক্যান্সার গুলোকে পৃথিবীতে বিদায় করার জন্য যে অপারেশন ফরজ করেছেন তার নাম হচ্ছে জিহাদ। ভাইয়েরা আমার, এই জন্য মনে রাখতে হবে, জিহাদের নাম শুনলে আজকে কেন ওদের গাত্রদাহ হয়? কোরআনের যেই সুরাতে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেই নবীর উপরে আয়াত নাজিল হয়েছে, যেই শব্দ দিয়ে আয়াত নাজিল হয়েছে, ঠিক একই কোরআনে, একই নবীর উপরে, একই সুরায়, একই শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল। ওখানে কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে কুতিবা আলাইকুমুল, শুধু একটা শব্দ পার্থক্য। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে, এতে কারো কোনো আপত্তি নেই। বরং ব্যবসায়ীরা সিয়ামের আগে পেঁয়াজ, আলু, রসুন যত আছে সবগুলোর দাম বাড়িয়ে দেয়। এমনি ভাবে রমজান মাস এলে পরে মসজিদ কমিটির লোকেরা পাগল হয়ে যায়, একজন সুললিত কণ্ঠের কোরআনের হাফেজ কিভাবে নিয়োগ দেওয়া যায়, হাফেজকে উঁচু দরের পয়সা দেওয়ার জন্য রাস্তার ভিখারিদেরকেও হার মানিয়ে মসজিদ কমিটির কোটি কোটি লোকেরা ঘরে ঘরে ভিক্ষার হাত বাড়িয়ে দেয়। বিকেল বেলা ইফতারি করার জন্য বাজারে যত রকমের খাবার আছে সবগুলো নিয়ে বসে, এমনকি কুতিবা আলাইকুমুস সিয়াম পালন করতে বুশের কোন আপত্তি ছিল না, ওবামারও নেই। প্রতি বছর রমজানের প্রথম তারিখে রোজাদারদের সম্মানার্থে মুসলিম জাতির সিয়ামকে সম্মান জানিয়ে হোয়াইট হাউসে ইফতার মাহফিল দেওয়া হয়। এদেশেরও কিছু লোক সে ইফতার খেয়েছে। একই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে, যুদ্ধ করাকে ফরজ হয়েছে। এই কিতালের নাম শুনলে এদের মাথা খারাপ হয়ে যায়। কেউ যদি কিতালের পক্ষে কথা বলে তাকে জঙ্গিবাদী খেতাব দেওয়া হয়, তার বিরুদ্ধে নানান রকম চক্রান্ত করা হয়, পত্র পত্রিকায় মিথ্যা খবর ছাপা হয়। কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণটাও বলে দিয়েছেন, ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে কিন্তু তোমাদের কাছে এটা অপছন্দনীয়। ভাইয়েরা আমার, কিতালের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর যত রকম ক্যান্সার রয়েছে, যত রকম নষ্ট অংশ রয়েছে, মানুষের মধ্যে যে অংশটা খারাপ রয়েছে তাকে দুনিয়া থেকে বিদায় করা ফরজ করা হয়েছে। ইসলাম মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। মদিনার লোকেরা, আউস এবং খাজরাজের লোকেরা যুগ যুগ ধরে মারামারি করত, এমনকি যদি কোনো খুনের বদলা নিজের জীবদ্দশায় নেওয়া সম্ভব না হতো, ওসিয়াত করে যেত তার নতুন প্রজন্মকে তোমরা প্রতিশোধ নিবে। এরকম একটা সমাজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে পরিবর্তন করলেন। তিনি যখন মদিনায় হিজরত করলেন, মদিনার লোকেরা এবার আউস খাজরাজ সব পাশাপাশি বসে আল্লাহর নবীর বক্তব্য শুনছেন। তারা লক্ষ্য করল, আমার পাশে যে লোকটা বসে আছে সেই তো আমার বাবার খুনি, আমার পাশে যে লোক বসে আছে সে আমার ভাইয়ের খুনি। কিন্তু ইসলামের নেয়ামতের কারণে এখন আর তাদের মধ্যে সেই প্রতিশোধ নেওয়ার স্পৃহা নেই। কোরআনের সূরা আল ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর সেই নিয়ামতকে, ইজ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা ছিলে পরস্পরে শত্রু, একে অপরকে হত্যা করার জন্য উদগ্রীব ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন, ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা আল্লাহর সেই অনুগ্রহে, আল্লাহর সেই বিশেষ নিয়ামতের কারণে এখন তোমরা ভাই ভাই হয়ে গেছো। ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার, আর তোমরা মারামারি খুনাখুনি করতে করতে জাহান্নামের ধার প্রান্তে চলে গিয়েছিলে, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে সেই ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়ে তোমাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে মুক্ত করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, সূরা আল ইমরান 103 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরা 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। লাউ আনফাক্তা মা ফিল আরদে জামিআন, আপনি যদি এই পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত সম্পদ ব্যয় করতেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাহলেও আপনি তাদের মনের মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অনুগ্রহ করে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহ ইন্নাহু আজিজুন হাকিম। এমনি ভাবে অন্যায় হত্যাকে অন্য অন্য ধর্মেও প্রতিবাদ করেছে, অন্য অন্য লিডাররা প্রতিবাদ করেছে, কিন্তু যদি কোরআনের প্রতিবাদের ভাষা আপনি লক্ষ্য করুন, তাহলে পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন লিডার অথবা পৃথিবীর কোন ধর্মগ্রন্থ এমন সুন্দরভাবে অন্যায় হত্যার প্রতিবাদ করতে পারে নাই যা করেছে কোরআন। কোরআনের সূরা মায়দা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি কান ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি কোন একটা প্রাণীকে হত্যা করলো অথচ সে কাউকে হত্যা করে নেই অথবা কোন অশান্তি সৃষ্টি করে নেই, অন্যায় করে নেই, সম্পূর্ণ অন্যায় ভাবে যে ব্যক্তি একটা প্রাণকে হত্যা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন পৃথিবীর সমস্ত মানবতাকে হত্যা করলো। ওয়ামান আহিয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি কোন একটা প্রাণকে অন্যায় খুনের হাত থেকে রক্ষা করলো, অন্যায় খুনের থেকে বাঁচালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা আহয়ান্নাসা জামিআ, সেজন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জীবিত রাখলো, পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালো। এরকম একটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে প্রদান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজ ছিল তা ছিল মক্কার থেকে এবং বিভিন্ন জায়গার থেকে হিজরত করে যে সকল সাহাবায়ে কেরাম মদিনায় গিয়েছেন, আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাজটাই করেছেন। আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবী বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন, মদিনার যে সাহাবায়ে কিরাম যারা বিভিন্ন জায়গা থেকে জোরে আল্লাহর ইসলাম দিয়েছিল তাদেরকে বলা হয় আনসার, আর যারা ইসলামের জন্য হিজরত করে মদিনায় আশ্রয় নিয়েছিল তাদেরকে বলা হয় মুহাজির। এই মুহাজির এবং আনসারদের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের সৃষ্টি করে দিলেন, একজন আনসার একজন মুহাজিরের মধ্যে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন, এবং প্রত্যেকেই আনসার ভাই তার মহাজের ভাইকে ঘরে নিয়ে বলছেন, আপনাকে আল্লাহর নবী আমার ভাই বানিয়ে দিয়েছেন, আমার এই সম্পত্তি রয়েছে অর্ধেকটা আপনাকে দিয়ে দিলাম, আমার দুটো স্ত্রী রয়েছে, এ দুটোর মধ্যে সবচেয়ে সুন্দরী যেটি আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি, আপনি তাকে পরবর্তীতে বিয়ে করে নেবেন। এমনি ভাবে আনসার সাহাবীগণ মুহাজিরদেরকে সর্বাত্মক সাহায্য করলেন। তবে আনসাররা যখন প্রস্তাব করেছিলেন, মুহাজিররা প্রস্তাব পেয়ে সুযোগ নেন নাই। এটাও মনে রাখতে হবে, যারা সত্যিকার দ্বীনের জন্য হিজরত করবে তারা প্রার্থীর কোন লোভ, প্রার্থীর কোন স্বার্থকে অগ্রাধিকার দিবে না। মক্কার মুহাজির সাহাবীদের সামনে যখন আনসার সাহাবীরা সম্পত্তি খুলে দিলেন, সব কিছু তুলে দিলেন, তারা বললেন আমাদের এগুলোর প্রয়োজন নেই, আমরা ব্যবসা বাণিজ্য জানি, আমাদেরকে বাজার দেখিয়ে দাও, ব্যবসা করি আমরা চলতে পারবো। ঠিকই মদিনার লোকেরা ছিল কৃষক, খেজুরের চাষ করত, সবজির চাষ করত। মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী ওসমান, আব্দুর রহমান বিন আউফ, আবু বকর সিদ্দিক। এরা যখন বাজারের সন্ধান পেলেন, অল্প দিনের ব্যবধানে প্রত্যেকে মদিনার বড় বড় ব্যবসায়ী হিসেবে পরিণত হলেন। পর নির্ভরশীলতা ইসলাম শিক্ষা দেয় নাই। সুতরাং যারা ইসলাম গ্রহণ করে অনেক সময় নমুসলিম এই পর্যন্ত চলে আসে, আমরা তাদেরকে স্বাগতই জানাই। কিন্তু আপনাদেরকে সাবধান হতে হবে, বিভিন্ন জায়গার থেকে নমুসলিম হয়ে পার্থিব স্বার্থ উদ্ধারের জন্য, ভিক্ষা করার জন্য বিভিন্ন মসজিদে দৌড়দৌড়ি করে। এজন্য জেনে শুনে সাহায্য করা, কারণ সত্যিকার অর্থে যে ব্যক্তি ইসলামের জন্য ইসলাম গ্রহণ করবে, জেনে শুনে ইসলাম গ্রহণ করবে, পরকালের মুক্তির জন্য ইসলাম গ্রহণ করবে, সে ব্যক্তি সাহাবায়ে কেরামদের মতো নিজের চলার পথকেও খুঁজে বের করে নিবে। এজন্য আমার ভাইদেরকে বলছি, ন মুসলিমদের আমরা স্বাগত জানাবো ঠিকই, সাহায্য করব ঠিকই, কিন্তু আমাদের মনে রাখতে হবে ইসলাম গ্রহণ করা যেন কোন পার্থিব ভিক্ষাবৃত্তিকে উদ্বুদ্ধ না করে দেয়। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের ভ্রাতৃত্ব বন্ধনের কাজ সমাপ্ত করে এবারে নজর দিলেন আশপাশের অমুসলিমদের প্রতি। মদিনার আশপাশে যারা বেশিরভাগ বসবাস করত তারা ছিল ইহুদি। ইহুদিদের প্রধান গ্রুপগুলো ছিল বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। এই তিনটা সম্প্রদায় ছিল বড় সম্প্রদায়, এছাড়া আরো অনেকগুলো ছোট ছোট সম্প্রদায় ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার মুসলিমদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা চুক্তি করেছিলেন, সেই চুক্তিটার নাম হচ্ছে মদিনা সনদ। এটা কোন সংবিধান না। অনেকে আবার আবেগে বলে ফেলেন, পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ, এটার দ্বারা তাদের উদ্দেশ্য ভালো, ইসলামকে উন্নত করে তুলে ধরা। কিন্তু মনে রাখতে হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন সংবিধান রচনা করেননি, কোন নবী কোন সংবিধান রচনা করেনি, কোন সাহাবায়ে কেরাম কোন সংবিধান রচনা করেননি। নবীদের সংবিধান, নবীদের রাষ্ট্র চলার নীতিমালা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিলকৃত ওয়াহির বিধান। সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতির আলোকে, যেই সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই সংবিধান কোন মদিনার সনদ নয়, সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআনুল করিম। মদিনার সনদ হচ্ছে একটা চুক্তিনামা, এটাকে বেশির থেকে বেশি শান্তি চুক্তি বলা যেতে পারে। আজকে এটাই আমাদের আলোচ্য বিষয়, মদিনা সনদের মূল ধারাগুলো কি কি ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এবং মদিনার আশপাশে যতগুলো ইহুদি ছিল, অমুসলিম ছিল, তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য যেই চুক্তিনামা লিপিবদ্ধ করেছিলেন, যে নীতিমালা অনুসরণ করেছিলেন, এটা বন্ধুগুলো সেটি হচ্ছে পৃথিবী খ্যাত মদিনা সনদ। এই মদিনা সনদে 47টা ধারা রয়েছে, অবশ্য সবগুলো আলোচনা করার প্রয়োজন এখানে নেই, অনেকগুলো ছিল তৎকালীন সময়ের বিভিন্ন গোত্রের বিষয়ে আলোচনা করা হয়েছে। এর প্রথম ধারা ছিল بسم الله الرحمن الرحيم هذا كتاب من محمد النبي بين المؤمنين والمسلمين من قريش ويثرب ومن تبعهم فلحق بهم وجاهد معهم প্রথমে আল্লাহর নামে শুরু করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বোঝা গেল মদিনা সনদ দিয়ে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে সে কোনদিন সংবিধানের শুরু থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার স্বপ্ন দেখতে পারবে না। কারণ মদিনা সনদের সর্বপ্রথম যে বাক্য তা হল বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে আছে কারণ সরকারি পাচাটা গোলামি যারা করে তাদের এলেম কালাম বেশি থাকে না, এই জন্য সরকারকেও ফাঁদে ফেলায়। মদিনা সনদের কিছু ধারা তাদের জানা আছে, সব জানা নেই। আমি এক একটা আলোচনা করলে দেখাবো ইনশাআল্লাহ। যদি মদিনার সনদ বাস্তবায়ন করেন তাহলে যিনি এই কথা বলেছেন তিনি রাষ্ট্রনায়ক হতে পারবেন না। এই লোকগুলো একবার শিখালো কি বিসমিল্লাহ তুলে দেওয়ার জন্য। এটা আমরা পরিষ্কার বলি, মদের দোকানের সাইনবোর্ডের শুরুতে বিসমিল্লাহ লেখার প্রয়োজন মনে করি না। বিসমিল্লাহ এত অসহায় নয় যে তোমার সংবিধানের শুরুতে না থাকলে বিসমিল্লাহ অপমানিত হবে। কিন্তু আমাদের প্রশ্ন, বিসমিল্লাহ উঠাবার জন্য তোমার এত ইচ্ছা কেন? কাকে খুশি করার জন্য? বলে যে মক্কা বিদায় হজের ভাষণের শুরুতে বিসমিল্লাহ নেই, তাহলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে কেন? আর যারা বিসমিল্লাহ বলে তারাও এর জবাব দিতে পারে নাই। এটা মনে রাখতে হবে, বিদায় হজের ভাষণ একটা ভাষণ, ভাষণের শুরুতে বিসমিল্লাহ থাকে না। আল্লাহর নবীর যতগুলো ভাষণ, কোন ভাষণের শুরুতে বিসমিল্লাহ নেই, কারণ ভাষণের শুরুতে থাকে খুতবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু, এরকম বলে আল্লাহর নবী খুতবা শুরু করতেন। আর লেখার শুরুতে বিসমিল্লাহ থাকে, কথার শুরুতে আলহামদুলিল্লাহ, লেখার শুরুতে। এটা মনে রাখতে হবে। আসুন আমি প্রমাণ পেশ করছি, কোরআনের সূরা নামল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসের কাছে, মালিকে সাবা, সাবা এলাকার মহারানীর কাছে পত্র লেখলেন, শুরুতে শুরুই করেছেন আল্লাহর নবী বিভিন্ন রাজা বাদশাদের কাছে যতগুলো পত্র লিখেছেন প্রত্যেকটা পত্রের শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে মদিনা সনদ, ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রীকে, তিনি মদিনা সনদ খেয়াল রাখেন, পড়াশোনা করেন। কিন্তু মনে রাখতে হবে, মদিনার সনদ যদি আপনার জানা থাকে, মদিনার সনদের রেফারেন্স দেওয়া আছে তারিখ ইবনে হিশাম আল বিদায় ওয়ান নিহায়া, খণ্ড এবং পৃষ্ঠা সহ ইনশাআল্লাহ আলোচনা হবে। এই মদিনার সনদের সর্বপ্রথম যে বিষয় লেখা তা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং মদিনার সনদ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন আর ভবিষ্যতে কোন দিন সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার স্বপ্ন না দেখে। এরপরে মদিনার সনদে বলা হয়েছে ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদাতুন মিন দুনিন নাস, মুসলিম জাতি ইসলামী রাষ্ট্রের অধীনে একটি স্বতন্ত্র জাতি হিসেবে পরিচিত হবে। এই মুসলিম জাতির পরিচয় মুসলিম, ইন্নাহুম নিশ্চয়ই তারা, উম্মাতুন ওয়াহিদা একটি স্বতন্ত্র জাতি, মিন দুনিন নাস অন্য অন্য জাতির থেকে আলাদা জাতি, এই জাতির পরিচয় হবে মুসলিম, এই জাতির ধর্ম হচ্ছে ইসলাম, এই জাতি কোরআন সুন্না দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন সুন্নার বাইরে তারা কারণে গুপ্ত করবে না। স্বতন্ত্র জাতি যারা মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাতে চায়, আমরা তাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আজকে এই মানব রচিত সংবিধান দিয়ে, ধর্ম নিরপেক্ষতার সংবিধান দিয়ে রচিত সংসদকে বাতিল করে দিয়ে মুসলিম জাতি স্বতন্ত্রভাবে কোরআন সুন্নাহর রাজ ঘোষণা করে দিন। এক নম্বর ধারা। এরপরে দুই নম্বর ধারা, তারিখে বেদাওয়ার নেহায়া সিরাত ইবনে হিসাম, এরকম যতগুলো বড় বড় ইতিহাসের কিতাব রয়েছে এই সবগুলোতে বলা আছে, আল মুহাজিরুনা মিন কুরাইশিন আলা রাবাতিহিম ইয়াতাআকালুনা বাইনাহুম ওহুম ইয়াফদুনা আনিয়াহুম বিল মারুফি ওয়াল কিসতে। দুই নম্বর ধারা এটা কুরাইশদের সাথে সম্পৃক্ত। কুরাইশ গোত্রের মহাজিরগণ তাদের পরস্পরের মধ্যে রক্ত প্রদান এবং খুনের বদলার ব্যাপারে বিচার আসার ক্ষেত্রে তাদের পদ্ধতি অনুপারে প্রতিষ্ঠিত থাকবে। ইমানদারদের মধ্যে প্রচলিত উত্তম ন্যায় নীতির ভিত্তিতে মুক্তিপণের মাধ্যমে তাদের বন্দীদের মুক্তি করবে। এমনি তিন নম্বর ধারা, এটা বনু আউফ গোত্র সম্পর্কীয়। চার নম্বর ধারা, বনু হারেস গোত্র সম্পর্কীয়। পাঁচ নম্বর ধারা, বনু সায়দা গোত্র সম্পর্কীয়। ছয় নম্বর ধারা, বনু জুসুম গোত্র সম্পর্কীয়। সাত নম্বর ধারা, বনু নাজ্জার গোত্র সম্পর্কীয়। আট নম্বর ধারা, বনু আমর ইবনে আউফ গোত্র সম্পর্কীয়। নয় নম্বর ধারা, বনু নুবাইদ সম্পর্কীয়। দশ নম্বর ধারা, বনু আউস সম্পর্কীয়। এগারো নম্বর ধারায় গিয়ে বলা হয়েছে, ওয়াইন্নাল মুমিনিনা লা ইয়াতরুকুনা মুফরিহান বাইনাহুম ওয়াইয়াতুহু বিল মারুফ ফি ফিদাইন ওয়া আকলিন। মুমিনগণ তাদের মধ্যকার কোন মুফরিহ ঋণগ্রস্ত ব্যক্তিকে পরিত্যাগ করবে না, বরং মঙ্গলজনক পদ্ধতিতে তার মুক্তিপণ রক্তপান প্রদান করবে। তার মানে হচ্ছে, মুসলিমদের মধ্যে কোন ব্যক্তি ঋণগ্রস্ত হলে মুসলিমরা তাকে সাহায্য সহানুভূতি করবে, এই মুসলিমকে তারা ফেলে রাখবে না। আমাদেরও মনে রাখতে হবে, যখনই কোন ব্যক্তি বলবে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে, আমরা তাকে বলবো যে সমস্ত লোকেরা ঋণগ্রস্ত রয়েছে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে তাদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দিন। এমনি ভাবে ওয়ালা ইউহালিফু মুমিনুন মাওলা মুমিনিন দুনাহু, কোন মুমিন ছাড়া অন্য কারো সঙ্গে বন্ধুত্ব করবে না। এরপরে বলা হয়েছে, ওয়াইন্নাল মুমিনিনাল মুত্তাকিনা আলা মান বাগা মিনহুম আও ইবতাগা দাসায়ুহু যুলমিন আও ইসমিন আও দুআনিন আও ফাসাদিন বাইনাল মুমিনিন ওয়াইন্না আইদিয়াহুম আলাইহি জামিআন ওয়ালাউ কানা ওয়ালাদা আহাদুহুম। মুমিনরা নিজেদের কেউ বিদ্রোহী হলে অথবা ইমানদারদের ভিতর অত্যাচার অথবা পাপ অথবা শত্রুতা অথবা বিশৃঙ্খলা ঘটালে অথবা তাদের কোন সন্তানও হয়, তাহলেও তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশনে যেতে হবে, প্রতিশোধ নিতে হবে। মুমিনরা মিলে তার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে। মদিনা সনদ অনুযায়ী যারা দেশ চালাতে চায় তাদের জন্য পরামর্শ রয়েছে। ১৩ নম্বর ধারা অনুযায়ী যারা এদেশে মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আল্লাহর নবীকে গালিগালাজ করেছে, কুৎসারণা করেছে, এমনি ভাবে যারা মুমিনদের উপর অত্যাচার করে, মুমিনদের মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি নিজের সন্তান হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। ব্যবস্থা নিয়ে এই লোকদেরকে যথোচিত শাস্তি দেওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। মদিনার সনদের ১৪ নম্বর ধারা, ওয়ালা ইউক্তালু মুমিনুন মুমিনান ফি কাফিরিন কোন মুমিন যদি কোন কাফেরকে হত্যা করে বসে, হত্যার বদলায় হত্যা রয়েছে, কিন্তু কোন কাফের বিনিময়ে কোন মুমিনকে হত্যা করা যাবে না। ওয়ালা ইউনসারু কাফিরান আলা মুমিনিন, কোন মুমিনের বিরুদ্ধে কোন কাফেরকে সাহায্য করা যাবে না। সুতরাং এই নীতি অনুযায়ী মদিনা সনদের 14 নম্বর ধারা অনুযায়ী নাস্তিক ব্লগার আল্লাহর নবীর দুশমন রাজীবকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যদি না দেওয়া হয় মদিনা সনদ লঙ্ঘন হয়ে যাবে। ওরা মধ্যে স্লোগান দিবেন না, শুনতে থাকেন, স্লোগান দিবেন বাইরে গিয়ে। যে বিধায় বিষয়গুলো বললাম এটা পরিষ্কার, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আমার এই বক্তব্য প্রশাসনের সকলকে বলে দিচ্ছি, প্রশাসনের গোয়েন্দা বিভাগের যারা রয়েছেন তারা উপরে পৌঁছে দিবেন, রাজীব নামক নাস্তিক আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসারণ করেছে, এদেশের একদল যুবকরা তাকে হত্যা করেছে, কারা করেছে আমরা তা জানি না। কিয়ামতের মাঠে আল্লাহর নবী যখন হাশরের ময়দানে জিজ্ঞেস করবেন, ও যুবকেরা তোমাদের কেন বন্দী করা হয়েছিল, তোমাদের কেন নির্যাতন করা হয়েছিল, তারা বলবে ইয়া রাসূলুল্লাহ, এক নাস্তিক আপনাকে গালিগালাজ করেছে, আপনার বিরুদ্ধে কুৎসারণ করেছে, দুনিয়ার মানুষেরা খালি মিছিল মিটিং করেছে, প্রতিবাদ করেছে, আর আমরা তাকে সরাসরি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এই অপরাধে আমাদেরকে সরকার গ্রেফতার করেছে, নির্যাতন করেছে। আপনি যদি মদিনার সনদে বিশ্বাস করেন, কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর নবীর সামনে জবাবদিহি করতে হবে, ইনশাআল্লাহ। ওই যুবকদের সামনে আপনাকে দাঁড়াতে হবে যেই যুবকদেরকে বন্দী করে নির্যাতন করছেন। এই যুবকদের সঙ্গে ওই যুবকের কোন শত্রুতা ছিল না, জমি জমা নিয়ে শত্রুতা নেই, ব্যবসা বাণিজ্য নিয়ে শত্রুতা নেই, শত্রুতা ছিল আল্লাহর নবীর দুশ্মন ছিল। সে কারণে যারা নবীর দুশ্মনকে হত্যা করল, আপনি তার বাসায় গিয়ে তাকে শহীদ বলে ঘোষণা করছেন, আপনি শাহাদত শব্দকে অপমান করেছেন, শহীদ শব্দকে অপমান করেছেন। আপনি তওবা করে সত্যিকার অর্থে যদি বলে থাকেন, মদিনার সনদে বিশ্বাসী হয়ে থাকেন, তওবা করে ওই যুবকদেরকে ক্ষমা করে ছেড়ে দিন এবং তাদের কাছে আপনি ক্ষমা চেয়ে নিন, আশা করা যায় কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সামনে অপরাধীর কাতারে দাঁড়াতে হবে না। ভাইরা আমার, এরপরে ধারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনেও বলা আছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। অনেক লম্বা বিষয়, আমি সে বিষয়ে যাচ্ছি না। 15 নম্বর ধারা, ওয়াইন্না যিম্মাতাল্লাহি ওয়াহিদা ইউজিরু আলাইহি মাদনাহুম وإن المؤمنين بعضهم موالي بعض دون الناس মুমিনদের মধ্যে একজন সাধারণ ব্যক্তি আর একজন উচ্চ পর্যায়ের ব্যক্তি, তাদের মর্যাদা সমান। কেউ যদি কাউকে নিরাপত্তা দেয়, একজন বড় ব্যক্তি নিরাপত্তা দিলে যেমন সে নিরাপত্তা লাভ করবে, একজন সাধারণ লোক যদি কাউকে নিরাপত্তা দেয় তাহলে সেও নিরাপত্তা পাবে। এরপরে বলা হয়েছে, ওয়াইন্না মান তাবিআনা মিন ইয়াহুদ ফাইন্না লাহু নাসরু ওয়াল উসওয়াতু গায়রু মাযদুমিন ওয়া লা তানাসুরুন আলাইহিম। যদি কোনো ইহুদি আমাদের অনুসরণ করে এবং তারা আমাদের দ্বীনের ভিতরে প্রবেশ করে তাহলে তারা আমাদের ভাই হয়ে যাবে, তাদের সঙ্গে আর কোনো শত্রুতা থাকবে না, তাদেরকে আমরা সাহায্য সহানুভূতি করব, ভালো আচরণ করব। এবং মুমিনরা তাদের সঙ্গে কোন প্রকার দুরাচরণ করতে পারবে না। ওয়াইন সালেমাল ১৬ নম্বর ১৭ নম্বর ধারা ওয়াইন সালেমাল মুমিনিনা ওয়াহিদা লা ইউসালিমু মুমিনুন দুনা মুমিন ফি কিতালিন ফি সাবিলিল্লাহ ইল্লা আলা সাওয়াইন ওয়া আদলিন বাইনহুম। আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধের ক্ষেত্রে একজন মুমিন অন্য একজন মুমিন ব্যতীত সমতা ও ন্যায় বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত চুক্তি ছাড়া অন্য কারো সাথে কোনো চুক্তি আবদ্ধ করতে পারবে না। মুসলিমদের যে চুক্তিগুলো আছে যুদ্ধের ক্ষেত্রে, এখানে যে সমস্ত চুক্তিগুলো আছে যুদ্ধের ক্ষেত্রে নতুন করে চুক্তি করতে পারবে না, একমাত্র মুসলিমদের যাদের প্রতি অথরিটি দেওয়া আছে তারাই করতে পারবে। ওয়াইন কুল্লু ওয়াইন্না কুল্লা গাযিয়াতিন গাযাত মা'না ইয়াকুব বা'দুহা বা'দান, প্রতিটি সেনাদল যারা আমাদের সঙ্গী হয়ে যুদ্ধ করবে বিচ্ছিন্ন না হয়ে পরস্পর একে অপরকে অনুসরণ করবে। ১৮ নম্বর ধারা, এটা যুদ্ধের ময়দানে নীতি ঘোষণা করা হয়েছে। এখানে ১৯ নম্বরে বলা হয়েছে ওয়াইন্নাল মুমিনিনা ইয়াবিউ বা'দুহুম আলা বা'দিন বিমা নালা দিমাউহুম ফি সাবিলিল্লাহি ওয়াইন্নাল মুমিনিনাল মুত্তাকিনা আলা আহসানি হুদান ওয়া আকওয়ামিহি। আল্লাহর রাস্তায় প্রবাহিত রক্তের প্রতিশোধ গ্রহণে মুমিনরা পরস্পরকে সাহায্য করবে। তার মানে হচ্ছে এই, আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায়, অন্য মুমিনদের দায়িত্ব হচ্ছে এই মুমিন ভাইয়ের বদলা নিতে গিয়ে তারা যুদ্ধ করবে, সাহায্য করবে, সর্বক্ষেত্রে তারা নিজের দান মাল ব্যয় করার জন্য প্রস্তুত থাকবে। ২০ নম্বর ধারা وَإِنَّهُ لَا يُجْبَرُ مُشْرِكٌ وَلَا مَالًا لِقُرَيْشٍ وَلَا نَفْسًا وَلَا يَحُولُ دُونَهُ عَلَى مُؤْمِنٍ। কেউ কোন মুশরিক কুরাইশদের জান মালে নিরাপত্তার ব্যবস্থা করবে না। কোন মুশরিক কুরাইশের মুশরিকরা কাফেররা, তারা যদি মদিনায় চলে আসে তাদেরকে আশ্রয় দিবে না, জান মালে নিরাপত্তা দিবে না, কারণ তারা চক্রান্তে লিপ্ত আছে। فإنه من اغتبى مؤمنا قطرا عن بينه فإنه قواد به إلا أن يرضى ولي القاتل। এরকম ভাবে অনেকগুলো ধারা রয়েছে, আমি মাঝখান থেকে কতগুলো ধারা ছেড়ে দিচ্ছি। এরপরে আরেকটি ধারা হচ্ছে ২৩ নম্বর ধারা, সেখানে বলা হয়েছে وإنكم مهما اختلفتم فيه من شيء فَإِنَّ مَرَدَّهُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ। যদি কোনো বিষয় তোমাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়, বিরোধ দেখা দেয়, কোন রকম যদি মতানৈক্য দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে সমাধান হবে فَإِنَّ مَرَدَّهُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ, এটার সমাধানের জন্য আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। ওয়াইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে প্রত্যাবর্তন করবে। বোঝা গেল মদিনা সনদের গুরুত্বপূর্ণ ধারা, কোন বিষয়ে যদি বিবাদ দেখা দেয়, মতানৈক্য দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে গণভোট অথবা অমুক তমুক না করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, যখনই কোন বিষয়ে মতভেদ দেখা দিবে, মতবিরোধ দেখা দিবে, মতানৈক্য দেখা দিবে, তখন সে বিষয়টাকে আল্লাহর কাছে এবং আল্লাহর নবীর কাছে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাতে হবে, নবীর কাছে প্রত্যাবর্তন করার মানে হচ্ছে বর্তমানে সহি হাদিসের কাছে মিলাতে হবে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেই সিদ্ধান্ত হয় তা মানতে হবে, কোরআন সুন্নার বাইরে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। মদিনা সনদ অনুযায়ী যদি কেউ রাষ্ট্র চালাতে চায়, তাহলে তার জন্য কাজ হচ্ছে যত মানব রচিত সংবিধান আছে, মানব রচিত আইন বিধান আছে, সমস্ত আইন বিধানকে বাতিল করে দিয়ে মদিনা সনদের ২৩ নম্বর ধারা অনুযায়ী কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। মানব রচিত সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে আবার সেখানে মদিনা সনদের কথা বলা, এটা নবীর সঙ্গে তামাশা করা, কোরআনের সঙ্গে তামাশা করা ছাড়া আর কিছুই নয়। আর এটাও পরিষ্কার, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যখন দেশ চালাতে যাবে তখন আর মহিলারা সর্বোচ্চ পদেও থাকতে পারবে না। কোরআনের সূরা নিসা 4 নম্বর সূরার 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব করবে। কর্তৃত্ব করবে কারা? কাদের উপরে? হ্যাঁ, নারীরা পুরুষের অধীনে কোন কোম্পানি চালাতে পারবে, ফ্যাক্টরি চালাতে পারবে। সেটাই আমরা বলেছিলাম, যখন এই দেশে কোরআন সুন্নাহর রাজ কায়েম হবে, আজকে নারীদেরকে বলা হচ্ছে তখন নারীদেরকে গৃহবন্দী করা হবে। আমরা এটা স্পষ্ট বলতে চাই, ইসলামে নারী নেতৃত্ব হারাম। তার মানে হচ্ছে সর্বোচ্চ নেতৃত্ব কোনো মহিলার হাতে থাকতে পারবে না, নতুবা পরিবারের দায়িত্ব মহিলা পালন করে না, সেখানে তো কর্তৃত্ব আছে, সন্তানরা ছেলে, মা তাদের উপরে কর্তৃত্ব করে কিনা, মায়ের হুকুম মানতে কোরআন নির্দেশ করেছে কিনা। তো মহিলাদের একেবারে কর্তৃত্ব করা নিষেধ তা বলা হয় নাই, কোরআন হাদিস বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষগণ নারীদের উপরে কর্তৃত্ব করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা দিয়েছেন সহি বুখারীর 4425 নম্বর হাদিস পড়ুন। আল্লাহর নবীর কাছে খবর এলো পারস্যের সম্রাট তাকে হত্যা করা হয়েছে, এরপরে ওই সম্রাটের কিসরার মেয়েকে তার স্থানে ক্ষমতা দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর জানলেন তখন তিনি বললেন, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনো সফল হতে পারে না যেই জাতি তাদের নেতৃত্ব কোন মহিলার হাতে অর্পণ করে দিয়েছে। পরিষ্কার হয়ে গেল কোরআন থেকে, হাদিস থেকে, বুখারীর সহিহ হাদিস থেকে প্রমাণিত হল সর্বোচ্চ নেতৃত্ব কোন মহিলার হাতে দেওয়া যাবে না। তবে আমরা জানি এদেশের নারীরা সফল ক্ষমতা চালাতে পারে, কারণ যখন দুই নারীর পরিবর্তে তৃতীয় একটা শক্তি উত্থান ঘটেছিল, এজাতির জনগণ তাদেরকে স্বাগত জানিয়েছিল, তাদেরকে সমর্থন দিয়েছিল, যদিও তারা এসেছিল অবৈধভাবে, তারপরেও এজাতি তাদেরকে মেনে নিয়েছিল, কিন্তু দেখা গেল 2 বছরের মাথায় তাদের জনপ্রিয়তা একেবারে হিরোর থেকে জিরোতে নেমে গিয়েছিল। কিন্তু এদেশের মহিলাদেরকে সেই পরিস্থিতি ভোগ করতে হয় নাই, এরা হয়তো বিরোধী নেত্রী হয়, নইলে সরকারি দল হয়, আবার সরকারি দলে গেলে আমরা দেখি বড় বড় গুরুত্বপূর্ণ পদগুলো নারীরাই আঞ্জাম দিয়ে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এরকম ভাবে কৃষিমন্ত্রী, গুরুত্বপূর্ণ পদগুলো তারা আঞ্জাম দিতে পারেন। আমরা বলছি ইসলামী হুকুমত কায়েম হলে আপনারা সর্বোচ্চ পদে থাকতে পারবেন না, তখন এই জাতির নারীদেরকে পরিচালনা করার জন্য গৃহবন্দী নয়, এদেশে বড় বড় গার্মেন্টস করে দেওয়া হবে যার প্রধান কর্তৃত্ব হবে আপনাদের হাতে। আপনারা তখন এক একটা বড় বড় কোম্পানির নেতৃত্ব দিবেন, গার্মেন্টসের মালিক হবেন, ব্যবসা বাণিজ্য করবেন, উদ্যোক্তা হবেন, এইভাবে নারীদেরকে কর্মসংস্থানের জন্য আপনাদের নেতৃত্বে ছেড়ে দেওয়া হবে। সুতরাং যারা মানুষকে বিভ্রান্ত করে, ইসলাম এলে নারীদেরকে চার দেয়ালে বন্দী করে ফেলবে, ইসলাম নারীদেরকে গৃহবন্দী করবে, এটা মূলত ইসলামের অপব্যাখ্যা করা হচ্ছে। যদি সত্যিকার অর্থে মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাতে হয় তাহলে মদিনা সনদের 23 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে, যে কোনো বিষয়ে মতানৈক্য দেখা দিলে এটা সমাধান করবে কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ দিয়ে। এটা কোরআনেও বলা আছে, সূরা নিসার 59 নম্বর আয়াতের একটা অংশ। আল্লাহ তাআলা বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের মধ্যে কোন বিষয়ে বিবাদ দেখা দেয়, বিতর্ক দেখা দেয়, মতানৈক্য দেখা দেয়, তাহলে তোমরা ওটা আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে ফেরত দাও। আল্লাহর কাছে ফেরত দেওয়ার মানেই হচ্ছে আল্লাহর কোরআনের সঙ্গে মিলানো, কোরআন থেকে সমাধান খুঁজে বের করা। রাসুলের কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে রাসুলের হাদিসের সঙ্গে মিলানো, রাসুলের হাদিস থেকে সমাধান নেওয়া। সুতরাং বর্তমান যে ফিতনা ফাসাদ শুরু হয়েছে, এখান থেকে বাঁচতে হল মদিনার সনদ অনুযায়ী কোরআন এবং সুন্নাহ থেকে সমাধান নিন, ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠিত হবে। এরপরে বলা হয়েছে 24 নম্বর ধারায়, ওয়াইন্নাল ইয়াহুদা ইউনফিকুনা মাল মুমিনিন মা দামু মুহারিবিন, মুমিনরা যতদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ততদিন পর্যন্ত এদেশের অমুসলিমদেরও ইহুদিদেরকেও তাদের সহযোগিতা করতে হবে। এই 24 নম্বর ধারা অনুযায়ী আপনাকে মনে রাখতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী এদেশে আপনাকে জেহাদের নেতৃত্ব দিতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী যেখানে আল্লাহর দিন বিজয় হয়নি সেখানে দিন বিজয়ের জন্য যুদ্ধ করতে হবে, এবং এক্ষেত্রে এদেশে যারা অমুসলিম রয়েছে তাদেরকেও সাহায্য করতে বাধ্য করতে হবে। তারা অস্ত্র কেনার জন্য টাকা দিবে, মুমিনরা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবে, এবং সেই যুদ্ধের নেতৃত্ব থাকবে কার হাতে? মুসলিম শাসকদের হাতে। এমনিভাবে 25 থেকে শুরু করে 31 নম্বর পর্যন্ত ধারাগুলো বিভিন্ন ইহুদি গোত্র সম্পর্কীয় চুক্তি, এরপরে আর 36 নম্বর পর্যন্ত বাইরে বিভিন্ন গোত্র নিয়ে আলোচনা হয়েছে। 36 নম্বর থেকে আর একটা চুক্তি হচ্ছে, وَإِنَّهُ لَا يَخْرُجُ مِنْهُمْ أَحَدٌ إِلَّا بِإِذْنِ مُحَمَّدٍ وَأَنَّهُ لَا يَنْحَجِرُ عَلَى سَارَ جُرْحٍ وَإِنَّهُ مَنْ فَتَكَ نَفْسَ فَتْكٍ وَأَهْلَ بَيْتِهِ إِلَّا مِنْ ظُلْمٍ অর্থাৎ যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুমতি ছাড়া যুদ্ধে বের হতে পারবে না, নিশ্চয়ই কোন আঘাতের প্রতিশোধ গ্রহণের জন্য কারো বাধা দেওয়া হবে না, অবশ্য যে অত্যাচারিত না হয়ে এ বিষয়ে বাড়াবাড়ি করবে সে মূলত নিজের ও নিজের পরিবারের সাথে বাড়াবাড়ি করবে। নিশ্চয়ই এই চুক্তি এখানে যে তাকওয়া বিষয় সন্নিহিত হয়েছে সে সম্পর্কে আল্লাহ সাক্ষী, ওইটা রক্ষণাবেক্ষণকারী। এই 36 নম্বর ধারায় বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া কেউ যুদ্ধ করতে পারবে না। তার মানে হচ্ছে মদিনা সনদের মূল ধারা একটাই, এটি এই মদিনার রাষ্ট্রের প্রধান হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অধীনেই সকলে থাকবে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবিত নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। সুতরাং মদিনা সনদ অনুযায়ী আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত নেই, তার রেখে যাওয়া ওয়ারিস আলেমদের হাতে নেতৃত্ব এবং কর্তৃত্ব ছেড়ে দিয়ে তাদের নেতৃত্বে আপনার আনুগত্য করার জন্য বায়াত দিয়ে দিন। এটা 36 নম্বর ধারা। এমনিভাবে মদিনা সনদের ধারার মধ্যে রয়েছে, কোন সম্প্রদায় গোপনে কুরাইশদের সাথে কোন প্রকার সন্ধি করতে পারবে না, কিংবা মদিনা বা মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কুরাইশদের কোনরূপ সাহায্য সহযোগিতা করতে পারবে না। এই ধারা অনুযায়ী আজকে বাংলাদেশের স্বীকৃত শত্রু হচ্ছে ভারতের হিন্দুরা। মুসলিমদের সবসময় তারা ক্ষতি করতে চায়, এদেশে সবসময় তারা অশান্তি সৃষ্টি করে রাখতে চায়। সব সময় এই লিঙ্কটি পড়া হিন্দুরা মুসলিমদেরকে উস্কানি দিয়ে থাকে। সুতরাং এদেশেও যারা ভারতের সঙ্গে বন্ধুত্ব করে, এদেশের মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করে, মদিনা সনদের ধারা অনুযায়ী তাদেরকে গ্রেফতার করে উচিত শাস্তি দেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করব। এরপরে আরেকটি ধারায় বলা হয়েছে, মুসলিম খ্রিস্টান এহুদি পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে, কেউ কারো ধর্মীয় কাজে কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না। এটা পরিষ্কার ইসলামী রাষ্ট্রের অধীনে অন্য অন্য ধর্মের লোকেরা ধর্ম পালন করবে, কেউ তাদের উপর হস্তক্ষেপ করবে না। আমরাও বলব বাংলাদেশকেও ঠিক সেরকম ভাবে মদিনার মতো একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা করে দিয়ে এরপরে দেশের অন্য অন্য যারা অমুসলিম রয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এরপরে যদি কেউ তাদের কোনো ক্ষতি করে মুসলিম সরকার তাদের হেফাজত করবে, নিরাপত্তা দিবে। কিন্তু প্রথম শর্ত হচ্ছে মদিনা যেরকম ভাবে কোরআন সুন্না মোতাবেক ইসলামী রাষ্ট্র ছিল সেরকম রাষ্ট্র ঘোষণা করতে হবে। এরপরে আমি এদিকে আর বিস্তারিত আলোচনা করছি না, নেটে আপনারা সবগুলো পেয়ে যাবেন। মদিনা সনদের সঙ্গে আর একটা জিনিস যুক্ত করা হয়েছিল, বিদায় হজের ভাষণ। যে বিদায় হজের ভাষণ এবং মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি মদিনার সনদ নিয়ে, এই বিস্তারিত পাবেন আসীরাতুন নববিয়্যা ইবনে কাসীরের লিখিত 3 নম্বর খণ্ডের 398 নম্বর পৃষ্ঠায়, আল বিদায় ওয়ান নিহায়া। এটা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, তার ভিতরে এটা আছে। এমনিভাবে আল মিসবাহুল মুবি ফি কিতাবিন নবিল উম্মি 1 নম্বর খণ্ডের 43 নম্বর পৃষ্ঠা, এমনিভাবে সিরাত ইবনে হিসাম 1 নম্বর খণ্ডের 501 নম্বর পৃষ্ঠা, উয়ুনুল আসর ফি ফুনুনিল মাগাজি ওয়াস সামাইল ওয়াস সিয়ার 1 নম্বর খণ্ডের 327 নম্বর পৃষ্ঠা, মক্কা মদিনা জাহিলি এবং আহাদে রসুল এটার 1 নম্বর খণ্ডের 316 নম্বর পৃষ্ঠা, আল বিদায় ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ডের 224 নম্বর পৃষ্ঠা, তাহজিব সিরাত ইবনে হিসাম 1 নম্বর খণ্ডের 150 নম্বর পৃষ্ঠা, উয়ুন আল আসর 1 নম্বর খণ্ডের 358 নম্বর পৃষ্ঠা, মাওসুআতুত তারিখ আল ইসলামী 3 নম্বর খণ্ডের 95 নম্বর পৃষ্ঠা। এগুলোতে পরিষ্কার বিদায় হজের ধারাগুলো, মদিনা সনদের ধারাগুলো দেওয়া আছে। এখান থেকে দেখে আমরা বলব সত্যিকার অর্থে মদিনা সনদ দেশ চালাতে হলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন ইনশাআল্লাহ এই জমিনেও কোনো সন্ত্রাস থাকবে না, কোনো ফেতনা ফাসাদ থাকবে না, অশান্তি থাকবে না, মারামারি থাকবে না। এরপরে বলেছেন বিদায় হজের ভাষণ, আমি সেখান থেকে কিছু আলোচনা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কয়েকটা জায়গায় ভাষণ দিয়েছেন, একটা হচ্ছে আরাফাতের ময়দানে, আর একটা ছিল মুজদালিফার মাঠে, আর একটা ছিল মিনায়। এর মধ্যে আরাফাতের ময়দানে যে ভাষণটা দিয়েছিলেন ইতিহাসে সেটা কি আরাফ বিদায় হজের ভাষণ বলে আখ্যায়িত করা হয়ে থাকে। যদিও এর সাথে দেশে অনেক কিছু যোগ করা হয়েছে, সবই বিদায় হজের ভাষণ নামে চালানো হয়, কিন্তু বিদায় হজের মূল অংশ ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার শুরুতে আল্লাহর হামদ এবং সানা পাঠ করার পরে বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের মাল, তোমাদের জান এই আজকের এই দিন, এই মাস, এই স্থান, এই শহর যেরকম নিরাপদ এবং পবিত্র, ঠিক সেরকম ভাবে তোমাদের খুন, তোমাদের রক্ত এবং জানকে এরকম নিরাপদ এবং পবিত্র ঘোষণা করা হল। ওয়াইন্না আলা কুল্লা শাইইন মিন আমরিল জাহিলিয়াতে তাহতা কদামাইয়া মাউদূউন। জাহিলি যুগের যত রকম কাজ রয়েছে, জাহিলি যুগের যত রকম কুপ্রথা রয়েছে, সবগুলো আমার দু পায়ের তলে দিয়ে পদদলিত করলাম, রহিত করে দিলাম। এরপরে স্পষ্ট করে বলছেন, বদেমাউল জাহিলিয়াতে মাউদূ আতুন, জাহিলি যুগের যত পাওনা খুন আছে, অমুকের বাপকে খুন করেছে অমুক, অমুকের বংশের লোক খুন করেছে অমুক, সেই নিয়ে যুদ্ধ হচ্ছে, আজকের থেকে জাহিলি যুগের যত পাওনা খুন আছে সমস্ত খুনগুলোকে রহিত করা হলো, বিলুপ্ত করে দেওয়া হলো। এরপরে বলছেন, ওয়াইন্না আব্বালা দামিন আবাও মিন দিমায়না দমু ইবনে রবিয়া ইবনে হারেস কানা মুস্তারদি আনফি বনি সাদ ফাকাতালাতু হুযাইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক্ষেত্রে আমরা আমাদের দিয়ে শুরু করছি, আল্লাহর নবীর বংশের লোকের একটা লোককে খুন করেছিল হুযাইল গোত্র, যাকে দুধ পান করার জন্য দেওয়া হয়েছিল রবিয়া ইবনে রবিয়া ইবনে হারেস, তাকে দুধ পান করার জন্য দেওয়া হয়েছিল বনু সাদ গোত্রে, হুযাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল, এজন্য যুদ্ধ চলছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহিলি যুগের যত খুন আছে সমস্ত খুন আজকে রহিত করা হলো, আজকে সেগুলোর পাওনা বিলুপ্ত করা হলো, এগুলো নিয়ে আর যুদ্ধ করা যাবে না, এবং সর্বপ্রথম আমি আমার বংশের সেই পাওনা খুনকে রহিত ঘোষণা করলাম। বিদায় হবে ভাষণকে আমলে নিয়ে 40 বছর আগে কে কাকে খুন করেছে বলবেন, যেটা রাষ্ট্রীয় বিষয়। রাষ্ট্র যখন যুদ্ধ করে তখন পক্ষে বিপক্ষে থাকতেই পারে। আজকে যদি পার্বত্য অঞ্চল থেকে স্বাধীনতার যুদ্ধের ডাক দেওয়া হয়, এই ঢাকার একটা অংশ হয়তো তাদের পক্ষে চলে যাবে, আর একটা অংশ বাংলাদেশের পক্ষে থাকবে, যারা বাংলাদেশের পক্ষে থাকবে তারা কি গাদ্দার না এদেশের প্রিয় লোক? এদেশের প্রিয় লোক, এদেশের কি জন্মভূমির প্রতি ভালোবাসা আছে সেই লোকগুলো। ঠিক এরকম ভাবে যখন বাংলাদেশ নিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, হয়তো একদল লোক পাকিস্তানের পক্ষে গিয়েছিল আর একদল লোক বাংলাদেশের পক্ষে কাজ করেছে, এটা পরিষ্কার। তখন ওই লোকগুলো পাকিস্তানের কাছে ছিল জাতীয় বীর আর বাংলাদেশের কাছে জাতীয় গাদ্দার। এই জন্য আমরা দেখেছি যখন একজন সেনাবাহিনীর একজন লোক, বিমান বাহিনীর একজন লোক পাকিস্তান থেকে একটা প্লেন নিয়ে চলে আসতে লাগল, পাকিস্তান সরকার তাকে জাতীয় গাদ্দার বলে ঘোষণা করলো আর বাংলাদেশ সরকার তাকে জাতীয় বীর বলে আখ্যায়িত করলো। যুদ্ধের সময় এটা হতেই পারে। যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হয়ে যায় তখন দেখতে হবে দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত করেছে কিনা। যদি তারা দেশের স্বাধীনতা মেনে নেয়, দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত না করে, তাহলে পুরাতন খুনের দ্বারা, পুরাতন সেই অপরাধের কারণে তাদেরকে যুদ্ধাপরাধী বলে বিচার করা বিদায় হজের ভাষণ অনুমোদন করে না। বিদায় হজের ভাষণ পরিষ্কার করে দিয়েছে, জাহিলি যুগের যত পুরাতন খুন আছে সমস্ত খুনকে আমার দু পায়ের তলে রেখে পদদলিত করলাম। এদেশের প্রধানমন্ত্রীকেও বলব, আপনি যখন বিদায় হজের ভাষণের কথা বলেছেন, বিদায় হজের ভাষণটা নিজে পড়ুন, এখন বুখারি বাংলায় আছে, ইংলিশে আছে, আপনি আপনার কোন চামচা দরবারি মৌলবীর কথায় কান না দিয়ে, আপনার কোন পা চটা গোলামের কথায় কান না দিয়ে নিজে বুখারি থেকে পড়ুন। এরপরে পুরাতন যত খুন আছে সবগুলোকে বিলুপ্ত করে দিয়ে গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাহ হিসেবে পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করুন। এই জাতিকে দুভাগে ভাগ করার চক্রান্ত করবেন না। মদিনা সনদের প্রথম শর্তই ছিল, মদিনা সনদের প্রথম ধারাই ছিল উম্মাতুন ওয়াহিদা, এই মদিনায় যারা বসবাস করবে তারা একটা স্বতন্ত্র জাতি, তাদের মধ্যে কেউ পক্ষে বিপক্ষে, কেউ অমুক আর তমুক, কেউ নাস্তিকদের পক্ষে, কেউ ধর্মনিরপেক্ষ, কেউ ধর্মের পক্ষে, এরকম পক্ষ বিপক্ষ তৈরি না করে মদিনার সনদের প্রথম ধারা অনুযায়ী আপনি গোটা জাতিকে এক মুসলিম উম্মাহ জাতি হিসেবে ঘোষণা করে আপনি জাহিলি যুগের যত পাওনা খুন আছে সবগুলোকে আপনি বিলুপ্ত করে দিয়ে বিদায় হজের ভাষণের বাস্তবায়ন করুন। বিদায় হজের ভাষণ এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্তাকুল্লাহ ফিন নিসা, ইসলামের নামে বলা হয় নারীরা অধিকার হারাবে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণটা পড়ুন, বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলছেন, হত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা আল্লাহকে ভয় করো মেয়ে লোকদের ব্যাপারে, মহিলাদের প্রতি নির্যাতন করার ক্ষেত্রে, মহিলাদের প্রতি অসদাচরণ করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাজতুহুমুন্না বিআমানিল্লাহ, আমি আমার যুবক ভাইদেরকেও বলবো, অনেকে আছে যৌবনের তালে পড়ে একেবারে দিনী বোনদেরকে বিয়ে করতে চায়, অনেক উচ্চ ফ্যামিলির লোকেরা সাধারণ ফ্যামিলির বোনদেরকে বিয়ে করে, ভালো কথা দিনী জজবার কারণে, তো একদিন পরে আচার ব্যবহার ভিন্ন, ইসলামে এত আবেগ দিয়ে কাজ করতে বলে নাই, কুফুর বিষয় আছে, শিক্ষা দীক্ষা বংশ এরকম চালচলন এগুলোর মধ্যে সমতা দেখার বিষয় আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, সাধারণত মেয়েদেরকে চারটা বৈশিষ্ট্য দেখে বিয়ে করা হয়, লে মালেহা সম্পদ দেখে, অলে জামালেহা সৌন্দর্য দেখে, অলে হাসাবেহা বংশ দেখে, অলে দীনহা আর দীন দেখে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার বিযাতিদ দীন, তুমি দীনকে অগ্রাধিকার দাও, দীনকে অগ্রাধিকার দিয়ে বাকিগুলো মিলানো গেলে কোনো সমস্যা নেই। তাহলে এগুলো দেখে শুনে বিয়ে করা, বিয়ে করার সময় বিয়ে করলো একজন ঢাকায় দশতলা বিল্ডিং এর মালিক, আর একটা মহিলাকে বিয়ে করলো তার ঘরও নেই, এরপরে কয়েকদিন পরে যখন দেখে আর আচার ব্যবহার মিলছে না তখন পাগল হয়ে যায়, শেখ জসিমউদ্দিন রহমানি কই আছে কেমনে তালাক দেওয়া যায়, এটা পরিষ্কার। আপনারা কিসের দিনের কাজ করবেন, আপনি বউ চালাতে পারছেন না, এটা মনে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হত্তাকুল্লাহ নিসা, তোমরা আল্লাহকে ভয় করো মেয়ে লোকের ব্যাপারে, ফাইন্নাকুম আখাজতুহুমুন্না বিআমানিল্লাহি, তোমরা এদেরকে গ্রহণ করেছো আল্লাহর নিরাপত্তার মাধ্যমে, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহি, এবং তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করেছ আল্লাহর কালেমার মাধ্যমে, ওয়ালা তুমা আলাইহিন্না আল্লা ইউতি আন্না ফুরুসাকুম আহাদান, আর তাদের দায়িত্ব হচ্ছে তোমাদের বিছানায় অন্য কাউকে না আনা, ফাইন ফালনা দালিকা, যদি তারা এটা করে, ফাদরিবুহুন্না দরবান গায়রা মুবাররাজিন, তাহলে তোমরা ওদেরকে প্রহার করো, তবে গায়রা মুবাররাজ যেন প্রকাশ না পায়, তার মানে হচ্ছে চেহারায় না, এরকম শরীরে দাগ ফলানো যাবে না। এরপরে বলছেন, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তোমাদের দায়িত্ব হচ্ছে এই মহিলাদের রিজিক এবং তাদের কাপড় চোপড় দেওয়া। এরপরে বিদায় হজের ভাষণে বলছেন, অকাত তারা চাল, বোঝা গেল আল্লাহর নবী বিদায় হজের ভাষণের এই গুরুত্বপূর্ণ সময়েও মহিলাদের কথা ভুলেন নেই, মহিলাদের প্রতি কি হক আছে, মহিলাদের কি হক আছে, পুরুষের তাদের কাছে কি হক আছে স্পষ্ট করে দিয়েছেন, এবং মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলেছেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাদ তারাক্তু ফীকুম মা, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি এমন জিনিস, লান তাদিল্লু বাদাহু, যা তোমরা অনুসরণ করলে আর কোনো গোমরা হবে না, পরবর্তী বদভ্রষ্ট হবে না, ইনে তাসামতুম বিহি, যদি সে জিনিসটাকে ভালোভাবে ধারণ করো, আর তা হচ্ছে কিতাব আল্লাহ, সেটার নাম হচ্ছে কি আল্লাহর কিতাব। এরপরে আরো কিছু বিষয় আলোচনা করেছেন। এ হাদিসটা আছে সহিহ বুখারীর 4407 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 7309 নম্বর হাদিস, আবু দাউদের 1907 নম্বর হাদিস, নাসাই শরীফের 4001 নম্বর হাদিস, ইবনে মাজার 1025 নম্বর হাদিস। এরপরে আর এক হাদিসে বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ সমাপ্ত করলেন, সে সময় কোরআনের সর্বশেষ আয়াত সূরা কোরআনে আয়াত নাযিল হয়ে গেল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করলাম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সমাপ্ত করলাম, অরাদীতু লাকুমুল ইসলামা দীনা এবং তোমাদের জন্য দীন হিসেবে জীবন ব্যবস্থা হিসেবে একমাত্র ইসলামকে মনোনীত করলাম। সুতরাং বিদায় হজের ভাষণকে যদি কেউ মেনে নেয় তাহলে তার জন্য করণীয় হচ্ছে দেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা তুলে দেওয়া, তার জন্য করণীয় হচ্ছে এই দেশে যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দাবি করবে তাদেরকে পুলিশ দিয়ে হাত করা পড়ে সব জেলে ঢুকিয়ে দেওয়া, হয়তো ইসলাম কবুল করবে নতুবা জেলে বসে পচে পচে মরতে থাকবে। কারণ বিদায় হজের ভাষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে সিলগালা করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত যে দিন চলবে তার নাম কি ইসলাম। সুতরাং কোন ব্যক্তি বিদায় হজের ভাষণের কথাও বলবে, মদিনা সনদের কথাও বলবে, আবার নিজেদেরকে সেকুলার বলে পরিচয় দিবে, হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াবতাগী গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দীন, অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন নীতিমালা গ্রহণ করবে আল্লাহ তাআলা বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না, তার নামাজ, তার উমরা, তার যাকাত, তার হিজাব, তার বোরকা, তার তাসবিহ, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতে জাহান্নামী হবে। সুতরাং বিদায় হজের ভাষণ অনুযায়ী নিজেকে মুসলিম পরিচয় দিন, ইসলামকে গ্রহণ করুন, রাষ্ট্রের সর্বত্র ইসলাম কায়েম করুন, এবং যারা ইসলামের বিরুদ্ধে চলে যায় আপনি তাদেরকে রাষ্ট্র হয়ে গ্রেফতার করে শাস্তি দান করুন, তাহলে ইনশাআল্লাহ মদিনার সনদ এবং আল্লাহ নবীর বিদায় হজের ভাষণের বাস্তবায়ন হবে এবং বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন।